السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم حضرات مربيان الكرام ওলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত সর্বস্তরের সাথী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক জুমা পর্যন্ত ওলামায়ে কেরামদের মর্যাদা এবং তাদের নেতৃত্ব এর গুরুত্ব আলোচনা করেছিলাম। এরপরে আমরা আলোচনা পেশ করেছিলাম আলেমদের মধ্যে দুই শ্রেণীর আলেম রয়েছেন। এক শ্রেণীর আলেম যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে, আল্লাহর রাসূলের সুন্নাহকে অনুসরণ করেন, ওলামায়ে হক এবং ওলামায়ে রব্বানি। অপরদিকে আরেকজন আলেম রয়েছে যাদেরকে হাদিসের পরিভাষায় ওলামায়ে সু বলা হয়, যারা বিভিন্ন যুগে ইসলামকে ধ্বংস করার জন্য এবং কুফফারদের সহযোগিতা করার জন্য কাজ করেছে, এবং কুফফাররাও এই জাতীয় আলেমদেরকে তৈরি করার জন্য বিভিন্ন রকমের সাহায্য সহানুভূতি সহযোগিতা করে থাকে। এজন্য আমরা গত জুমাতে আমেরিকার ইহুদি পরিচালিত একটা গবেষণা কেন্দ্র র্যান্ড ইনস্টিটিউটের বিষয় নিয়ে আলোচনা পেশ করেছিলাম। তাদের কিছু পরামর্শ আছে, আজকে আমরা সেই শারিল বার্নার্ড এর পরামর্শগুলো আলোচনা করব। এরপরে কোরআন এবং হাদিসের থেকে দেখব যে এগুলো তারা আগেও করেছে। তাদের প্রথম প্রস্তাব, আমাদের র্যান্ড মুসলিমদের কাজ, অর্থাৎ যারা তাদের সহযোগী যাদের কথা আগে বলেছিলাম, এই এই কাজগুলো যারা করবে তারা ওদের কাছে প্রিয়। গত জুমায় যারা ছিলেন তারা ভালো করেই জানেন, যারা ছিলেন না তারা গত জুমার ক্যাসেট নতুন বের হয়েছে জানিয়ে নেবেন, শুনে যাবেন। তাদের প্রথম প্রস্তাব হল র্যান্ডের সমর্থক, তাদের ভাষায় যারা আলেম মডারেট মুসলিম যারা, এদের লেখা বই, প্রবন্ধ, এদের লেকচার, এই সবগুলোকে কম খরচে ভর্তুকি দিয়ে প্রকাশ এবং বিতরণ করা, যাতে করে তাদের বক্তব্যগুলো, যেগুলো মূলত ইহুদি খ্রিস্টানদের সহযোগিতা করে, এগুলো ব্যাপকভাবে প্রচার করা হয় এবং মুসলিমদের মনে ইসলামের প্রতি যে একটা কঠোর অনুসরণের কথা আছে এটা যাতে করে ঘৃণিত হয়। সেজন্যই আমরা দেখতে পাচ্ছি ইদানিং বিভিন্ন দরবার হঠাৎ করে গজে উঠে, প্রকাশ্যে তারা বলছে পরকালের মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা কোনো জরুরি নয়, যে যার ধর্মে আছে এখানে বসেই তারা তার ধর্ম পালন করলে পরকালে মুক্তি পেতে পারে। দেওয়ানবাগির যে দেওয়াল রাইটিং গুলো হয়, যদি এইগুলো হিসাব করার কত লক্ষ টাকার পিছনে ব্যয় হয় আল্লাহ ভালো জানে। এদের কত জমি আর খানকা করতে কোনো টাকা পয়সার অভাব নেই, কোত্থেকে টাকা আসে এটা এই প্রস্তাব শুনলেই বুঝে আসবে যে মডার্ন মুসলিমদের লেখা বই পুস্তক এবং তাদের কাজকর্মগুলোকে ব্যাপক প্রচার এবং প্রকাশ করা, এখানে তোমাদের সাহায্য করা উচিত একটা প্রস্তাব তারা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফারঙ্গির থেকে আসার সময় হঠাৎ করে আজান শুনলাম, মাগরিবের আজান, খুব খুশি হলাম যে একটা মসজিদ এখানে ছিল না, হওয়া দরকার ছিল। তাকে দেখলাম যে বিশাল এক বিল্ডিং, সুন্দর, কত সুন্দর তারা দেখেছেন, কিন্তু তাকে দেখলাম কুতুববাগ দরবার শরীফ আঁকা, আর নামাজ ওখানে পড়লাম না, মাঠে গিয়ে নামাজ পড়লাম, সাথে একজন ছিল বলে তাড়াতাড়ি ভাগো এখান থেকে, এই মসজিদে নামাজ পড়া দরকার নাই। কারণ হচ্ছে এই এই মসজিদগুলো রাতারাতি ওঠার জন্য যত টাকা প্রয়োজন, এদের খানকা তৈরি করার জন্য যত অর্থের প্রয়োজন, সমস্ত অর্থ ইহুদি খ্রিস্টানরা দিতে প্রস্তুত। শুধু একটা মাত্র কাজ করো যে মুসলমানদের ধর্ম একমাত্র ধর্ম নয়, ওয়াহদাতুল আদিয়ান, সব ধর্ম এক, এই স্লোগানটা প্রচার করো। এমনিভাবে আরো যে বিষয়গুলো আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম মডারেট মুসলিম হওয়ার জন্য যে বিষয়গুলো, এগুলো সবগুলোই তারা পূরণ করেছে। দুই নম্বর প্রস্তাব তাদের, মডারেট মুসলিমদের উৎসাহ দান করা জনসাধারণ এবং যুবকদের উদ্দেশ্যে বই লেখার জন্য। মডারেট আলেম যারা, যারা গণতন্ত্র এবং যারা ওদের শিখানো মানবাধিকার, ওদের শিখানো অর্থনীতি, ওদের শিখানো যে মতবাদ আছে এটাকে যারা গ্রহণ করেছে, এদেরকে উৎসাহিত করা যুবকদের জন্য বই লেখা এবং জনসাধারণের জন্য বই লেখা, এটা কি জন্য? ওরা ইসলামের ইতিহাস ভালো করেই পড়ে, যুগে যুগে নবীদেরকে যারা সাহায্য করেছিল তারা ছিল যুবকেরা। কারা? ইতিহাস পড়ুন, ইব্রাহিম আলাইহিস সালাম যৌবনে ছিলেন, তিনি তখনই চিন্তা করতে লাগলেন, যৌবনে চিন্তা করার সুযোগ থাকে, মেধা প্রখর থাকে, সত্যকে মানুষ তালাশ করে। ইব্রাহিম আলাইহিস সালাম তালাশ করতে করতে আল্লাহর সন্ধান পেয়ে গেলেন। ইতিহাস আপনারা বারবার শুনেছেন, তিনি আকাশের দিকে তাকিয়ে গবেষণা করতে লাগলেন, কারণ তার জাতি মূর্তি নিজে তৈরি করে, বিক্রি করে, বাজার করে, খায়, পূজাও করে। তার বাবাও একজন এরকমই লোক। আকাশের দিকে চিন্তা করলেন, দেখলেন তারকার দিকে, বলে এরা আমার রব। পরে যখন দেখলেন তারকা ডুবে যাচ্ছে, বলছেন এটা রব হতে পারে না। এরপরে আবার যখন পূর্ণিমার চাঁদ দেখলেন, আলোক উজ্জ্বল চাঁদ, বলে এটা আমার রব, দেখে এটাও ডুবে যাচ্ছে। এরপরে কিছুদিন পরে নজর পড়লো সূর্যের দিকে, এটা আমার রব, এটা অনেক বড়। কিন্তু যখন সূর্য ডুবে গেল তখন তিনি বললেন, ইন্নি লা উহিব্বুল আফিলিন, আমি যেগুলো ডুবে যায়, যেগুলো নষ্ট হয়, ধ্বংস হয়, এগুলোকে পছন্দ করি না। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মোতাওয়াজ্জু করলাম কার দিকে, না কোনো পীরের দিকে। এটা মনে রাখতে হবে, আমাদের দেশে শেখানো হয় পীর ছাড়া আল্লাহকে পাওয়াই যাবে না, পীরের দিকে কলম মতো অর্জ করতে হবে। এবং জিকির করতে বসলে এভাবে বসো, তারপরে মনে মনে এই ধারণা করো আমি আমার কলবের দিকে মোতাবজ্জ আছি। হিন্দুরা যেমন মন্ত্র পড়ায়, এরাও মন্ত্র পড়ায়, আমি আমার কলবের দিকে মোতাবজ্জ আছি, আমার কলব আমার পীরসাব হুজুরের কলবের দিকে মোতাবজ্জ আছে। পীরসাব হুজুরের কলবের ভায়া মাধ্যমে এই সিলসিলার যত পীর মাশায়েখ তাদের দিকে ভায়া মাধ্যম হইয়া রসুলের দিকে, এরপরে আল্লাহর দিকে। আমি এটা অনেকবার বলেছি, আপনি যখন কলব মোতাবজ্জ করলেন আপনার পীরের দিকে, তখন আপনার পীর সাহেবের কলব তার বউয়ের দিকে মোতাবজ্জ। আপনার কলব কোন দিকে যাবে? আমি আমার কলবের দিকে মোতাবজ্জ, আমার কলব পীর সাহেবের কলবের দিকে মোতাবজ্জ, পীর সাহেবের কলব তার বউয়ের দিকে মোতাবজ্জ। অথবা আমি আমার কলবের দিকে মোতাবজ্জ, আমার কলব পীর সাহেবের কলবের দিকে মোতাবজ্জ, আর পীর সাহেবের কলব তার পায়খানার দিকে মোতাবজ্জ। পায়খানা বসে তখন ইব্রাহিম আলাইহিসসালাম এই জাতির পিতা, তাওহীদের প্রচার যিনি করেছেন, পরিষ্কার করে দিলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাযী, আমি আমার চেহারা মোতাবজ্জ করছি সেই মহান জাতের দিকে, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আমি তার দিকে মোতাবজ্জ হচ্ছি, হানিফান একনিষ্ঠ ভাবে, কোনো ভয় মাধ্যম নিয়ে না। হানিফ মানে কি? হানিফ মা ইলান আন জামিইল বুতলান ইলাল হক, সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে যিনি শুধুমাত্র আল্লাহর দিকে মোতাবজ্জ হন, তার নাম কি? হানিফান একনিষ্ঠ ভাবে। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এত ব্যাখ্যা কেন দিতে হলো? আগেই তো বলল আমি মোতাবজ্জ হচ্ছি সেই মহান দাতের দিকে, মহান সত্তার দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আবার কেন বলতে হলো ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই? কারণ আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে তারপরে মুশরিক হওয়া যায়। আমাদের দেশে যারা মাজারে সেজদা করে তারা নামাজ পড়ে না? দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ পড়ে, রোজা রাখে, সব করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি ওই রকম মুসলিম না, আল্লাহর কাছেও প্রার্থনা করে আবার খাজাবার কাছেও প্রার্থনা করে। একজন মুমিন প্রার্থনা করবে কার কাছে? আল্লাহর ই কাছে, মুখস্থ রাখবেন ই আর ও। আমরা আল্লাহর ই কাছে প্রার্থনা করি, ওরা আল্লাহর ও, খাজা বাবা ও, আল্লাহ ও। বেশকমটা পরিষ্কার হচ্ছে? মুমিন সালাত দাঁড়িয়ে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমার ই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে ই সাহায্য চাই। কি বলতে হবে? ই সাহায্য চাই, ই। আর ওরা আল্লাহর কাছে ও, খাজা বাবার কাছে ও প্রার্থনা। আল্লাহও দেয়, খাজা বাবাও দেয়, আল্লাহ ও দেয়, লেংটা বাবা ও দেয়, আল্লাহ ও দেয়, হায়দার আলীও দেয়। হায়দার আলী চিনেন না? মোহাম্মদপুরে আসে যে রাস্তায় ঘুরতে থাকে, বুড়ো একটা পিছনে ছাতা ধরে ঘুরতে থাকে কতগুলো। এই জাতীয় চাহেন এবং মূর্খ লোকেরা ইসলামের যুগে যুগে ক্ষতি করেছে, এখনো করছে। ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার করে দিলেন হানিফান একনিষ্ঠ ভাবে, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এভাবে তিনি পরিষ্কার সন্ধান পেলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরদ, ইব্রাহিমকে আমি এমনি ভাবেই দেখিয়েছি আসমান এবং জমিনের আমার দৃষ্টির শক্তি কুদরাত সমূহ, যার মাধ্যমে তিনি তাওহীদের সবক লাভ করেছেন। যেই ব্যক্তি আমাকে পাওয়ার জন্য আমার কাছে আবেদন করবে, আমাকে নিয়ে চিন্তা গবেষণা করবে, আমার দায়িত্ব হচ্ছে তাকে আমার সন্ধান দিয়ে দেওয়া, তাকে সিরাতে মুস্তাকিম বাতলে দেওয়া, যারা আমাকে পাওয়ার জন্য জেহাদ করবে, চেষ্টা করবে, আমার অবশ্য অবশ্যই দায়িত্ব হচ্ছে তাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের পরে সিদ্ধান্ত নিলেন কুরা জাতিকে বুঝাতে হবে। কুরা জাতিকে বুঝানোর জন্য সুযোগ তালাশ করলেন, মেলা আসলো মূর্তি বুঝা। যুবকেরা যে তাকে বললো বন্ধু বান্ধবেরা চলো বুঝা যাবে না, উনি বললেন কি এমনি তাকে মানে অসুস্থ, অসুস্থ মানে শারীরিক অসুস্থ না, এই অসুস্থ মানে হচ্ছে তোমাদের যে বিষয়গুলো আছে সেইগুলোর ব্যাপারে আমার মনের মধ্যে রোগ আছে। মেলায় চলে গেলে পূজা দিয়ে চলে গেছে, আবার এসে পূজা দিবে। ইব্রাহিম আলাইহিসসালাম কুঠার একটা নিয়ে ঢুকলেন মূর্তিখানায়, রাজকীয় মূর্তিখানা, গিয়ে দেখলেন মূর্তির সামনে অনেক দামি দামি খাবার। পূজা আসলে দেখেন না কেমন খাবার দেয়, এই যুগে এত শিক্ষিত যুগ, এত জ্ঞান বিজ্ঞানের যুগ, এরপরেও এই লোকেরা মূর্তি তৈরি করে তারপরে পূজা করে আর পরে চুপায় ভালো করে। কোরআনে আল্লাহ তারা বলছেন আয়াত বের করেন তো, ওই যে দুরি বাবা তাহলে পাত্তা নিয়ে হউলা ওই আয়াতটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে বুঝাবার জন্য এখানে আছে, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাত্তামিউ লাহ, হে লোক সকল তোমাদের উদ্দেশ্যে একটা দৃষ্টান্ত পেশ করা হচ্ছে, ভালো করে কান লাগিয়ে শুনো। কে বলছেন? ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাত্তামিউ লাহ, একটা মাসাল একটা দৃষ্টান্ত তোমাদের সামনে উপস্থাপন করছি, ফাত্তামিউ লাহ বলেন নাই, কান শুনো তা বলেন নাই, কান লাগাই শুনো, ইস্তামিউ কান লাগিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করছো, যাদের পূজা করছো, এই মূর্তিগুলো যে পূজা করছো, দশ হাত তৈরি করে পূজা করছো, লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইজতামাউ লাহ, ওরা সব যদি একত্র হয় তাহলে সবগুলো মিলে একটা মশাও তৈরি করতে পারবে না, মাছিও তৈরি করতে পারবে না, পারবে নাকি? এই যে হাজার হাজার মূর্তি তৈরি করলো, লক্ষ লক্ষ কত লক্ষ বাজে কত লক্ষ লক্ষ লক্ষ মূর্তি তৈরি করলো, সব মূর্তি যদি জমা হয় এরপরে রাস্তার মোড়ের মূর্তি, বিশ্ববিদ্যালয়ের মূর্তি, এরপরে সাথে আরো যত মূর্তি সরকারি বেসরকারি দরকারি সব মূর্তি জমা হয়, সব মূর্তি জমা হয় একটা মশা তৈরি করতে পারবে? আল্লাহ তারা বলছেন আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করছো, যাদেরকে আহ্বান করছো, তাদও না তাদের কাছে প্রার্থনা করছো, আবেদন করছো, তাদও না দোয়া করছো, এখানে ইবাদত বলা হয় নাই, তাদও না তোমরা যাদেরকে আহ্বান করছো ডাকছো, লাই ইখলুকু যুবাবা ওয়া লা ইজতামাউ লা, দুনিয়ার সবগুলো দেব দেবী যদি একত্র হয় রুহু আলা রুহু ছাড়া, মাটির তৈরি অথবা আল্লাহর তৈরি, পীরেরা ও মূর্তি, মূর্তি দুই রকম, একটা হলো প্রাণহীন মূর্তি যারা হিন্দুরা পূজা করে, আর কিছু আছে প্রাণওয়ালা মূর্তি যারা মুসলমানরা পূজা করে। ওলা যদি তাবাউলা যদি সব মূর্তিগুলো একত্র হয় রুহুওয়ালা মূর্তি রুহু ছাড়া মূর্তি সবগুলো যদি একত্র হয়, আমরা তো ওগুলোর ইবাদত করি না, ইবাদত রাত্রের করে কেউ কেউ মূর্তির করে, মূর্তির সামনে নীরব দাঁড়িয়ে থাকে, নামাজ দাঁড়িয়ে পড়ি না আমরা, নামাজে দাঁড়াই ইবাদত, রুকু করি ইবাদত, সিজদা করি ইবাদত, প্রার্থনা করি ইবাদত, ঠিক তেমনি ভাবে যাকে সম্মান করার জন্য তা বিমান তার সামনে দাঁড়ানো হয় তার ইবাদত করা হয়। আল্লাহ বিজতামাউ লাহু যদি সবগুলো একত্র হয় তাহলেও তারা একটা মাছি তৈরি করতে পারবে না, আর যদি ওদের সামনে যে মূল্যবান খাবার গুলো রয়েছে ওর থেকে কোন একটা মাছি এসে ছিনতাই করে নিয়ে যায়, মাছি জুবাব মানে কি মাছি, কোন একটা মাছি যদি ওদের খাবার থেকে কিছু ছিনতাই করে নিয়ে যায়, লা ইয়াস্তানকিযুহু মিনহু, তাহলে ওই মাছির থেকে একে ছাড়াবার ক্ষমতা নেই। আল্লাহ তাআলা বলছেন দাও ফাত্তালিবু ওয়াল মাতলুব, যে এর কাছে চায় আর যার কাছে চাওয়া হচ্ছে কত দুর্বল। আল্লাহ তাআলা তারপরে বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদারিহি, আল্লাহকে যেভাবে সম্মান করা দরকার ছিল, মূল্যায়ন করা দরকার ছিল, এই লোকগুলো আল্লাহ সেভাবে মূল্যায়ন করে নাই। ইন্নাল্লাহ লাকাবিয়ুন আজিজ, সূরা হজ এই সূরার 73 নম্বর আয়াতে পড়া হলো। আল্লাহ তাআলা কি সুন্দর করে বুঝাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই আয়াত ভালো করে বুঝলেন। মূর্তিখানায় ঢুকলেন, গিয়ে দেখলেন যে দামি দামি খাবার, আল্লাহ তাআলা তো বলেই দেন মাটিতে নিলেও তারা কিছু করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বললেন খা, মূর্তি খা, কারণ গিয়েই তো রাগ ওঠে না, ভাঙতে তো রাগ ওঠা দরকার, খায় না। আলা তাকুলুন, কোরআনে আছে কথাগুলো, আলা তাকুলুন, এবার করুন তো আলা তাকুলুন, খাও খাও, খায় না। ফাকানা দরবান বিল ইয়ামিন, এরপরে ডান হাতে থাপ্পড় মারলো, ডান কি মারলো, পাথরের মূর্তি, এর গায়ে থাপ্পড় মারলে যে থাপ্পড় মারে সে ব্যথা পায় না, মূর্তি ব্যথা পায়, মূর্তি ব্যথা পায় না। ফাকানা দরবান বিল ইয়ামিন, ডান হাতে থাপ্পড় মারলো, এরপরেও খায় না। ফারাদা আলাইহিম দরবান বিল ইয়ামিন, হ্যাঁ এখানে আছে, ফারাদা ইলা আলিহাতিহিম, ওই আলিহাদের কাছে গেল, ফাকালা আলা তাকুলুন, খা খা খাও না, আলা তাকুলুন, খাও না, খাও, মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হলো কথা বলছো না। মূর্তিগুলোকে বলছেন মা লাকুম, তোদের কি হলো, লা তানতিকুন, কথা বলছো না। এরপরে রাগ উঠছে, কথা কও না, এবারে তাদের উপরে ডান হাতে থাপ্পড় মারলো, এরপরে যা ভাঙলেন সেগুলো আবার আমাকে আসছে এখানে বলতো না, এটা পড়ছি সুরায় সাফাত, এটার 93 নম্বর আয়াত থেকে শুরু করে সামনের আয়াত গুলো। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন, এরপরে যখন ব্যথা পাইলেন, রাগ উঠলো, এবারে নিল কুড়াল, কুড়াল নিয়ে ভাঙ্গা শুরু করলো, হাত পা ভেঙে চুরমার করে, এরপরে বড় মূর্তির হাতে কুড়াল ধরাই দিয়ে আবার চলে আসলেন। লোকেরা চলে আসলো, আবার পূজা দিবে এসে দেখে যে সর্বনাশ, এই মূর্তিগুলোর কোন হাত নেই পা নেই, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, কোন যুদ্ধ হয় না, বিদ্রোহ হয় না, ভূমিকম্প হয় নাই, কেমনে ভাঙলো। এই জন্য তারা চিন্তায় পড়ে গেল, কোরআন বলছে ফাকবালু ইলাইহি ইয়াজিফুন ক্বালা তা'বুদুনা মা তানহিতুন, সবাই তালাশ করলো, ব্যাপার কি, তালাশ করে চিন্তা করলো যে কিছুই বোঝা যাচ্ছে না, চলো নমরুদকে ডাকি। নমরুদের কাছে যে খবর দিল যে এই অবস্থা, নমরুদ চলে আসলো, তাফসিরে লেখে নমরুদ এসে কিছুক্ষণ পর্যন্ত নীরবভাবে চিন্তা করেছে, কারো সাথে কোনো কথা নেই, কোনো মন্তব্য নেই, প্রথম যে কথাটা বলল তা হলো হাল মিন ফাতানিয়াযকুরু আলিহাতানা, এলাকায় এমন কোন যুবক আছে যে যুবক আমাদের মূর্তিগুলোর সমালোচনা করে, যুবক এটাই আমার বলার উদ্দেশ্য। কেন যুবকের প্রশ্ন, নমরুদ এমনি মূর্তি পূজক হলো, বিচক্ষণ ছিল, সে যখন দেখলো কোন ভূমিকম্প হয় নাই, কোন যুদ্ধ বিদ্রোহ হয় নাই, এই মূর্তিগুলোর হাত পা ভেঙে চুরমার করে ফেললো, নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা একটা বিশাল সমাজ পরিবর্তনের দিন বদলের পালা, এই দিন বদলের শুরু এখান থেকে, সমাজ পরিবর্তনের একটা সূচনা, এটা এই পর্যন্ত ক্ষান্ত নয়, আর এরকম একটা সমাজকে পরিবর্তন করা, সংস্কার করার তার মত বুদ্ধি কোন বুড়া মানুষের মাথায় আসে না, আছে কার মাথায়। এই জন্য সে যুবকের প্রশ্ন করল, তখন লোকেরা বলল সামিআনা ফাতায়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, একজন যুবক সম্পর্কে জানি যে আমাদের এই দেব দেবী গুলোর সমালোচনা করে, এগুলোর বিরুদ্ধে মানুষকে উৎসাহিত করে। ইউকালু লাহু ইব্রাহিম, যার নাম হচ্ছে কি? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো। পরের কিছু আপনারা শুনেছেন, আমার আজকে বলার উদ্দেশ্য হচ্ছে র্যান্ডের প্রস্তাব হচ্ছে এক নম্বর, দুই নম্বর প্রস্তাব যে মডারেট মুসলিমদেরকে, ওদের আলেমদেরকে তা উৎসাহিত করছে জনসাধারণ এবং যুবকদের জন্য বই লেখার, যাতে করে তারা কোরআন সুন্নার যে কঠোর অনুসারী এইখান থেকে সরে গিয়ে মডারেট মুসলিম হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালাম যুবক ছিলেন, এটা তারা ভালো করে বুঝেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সূরা কাহাফের আয়াতে তাফসীরে ইবনে কাসির লিখেছেন, কোরআনে আছে সূরা কাহাফের যে যুবকগুলো ছিল তারা কি ছিল? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, আসহাবে কাহাফের যুবকেরা ছিল কয়েকজন যুবক, ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, যারা তাদের রবের উপরে ঈমান এনেছিল, তারাও তাদের সেই জাতির সামনে দাঁড়িয়ে বলেছিল আমরা আল্লাহর উপরে ইবাদত ঈমান এনেছি, আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস তাদের ছিল, আল্লাহ রাব্বানা আলা কুলুবিহিম, তাদের অন্তরকে আমি স্থির করে দিয়েছি যখন তারা তাদের শাসকদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিল। যুবকেরা বক্তব্য দিতে পারে, সাহস থাকে বুকে। আসহাবে কাহাব যুবক ছিল, এমনি ভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীও কি ছিল? তাফসীর ইবনে কাসির এই আয়াতে তাফসীর করতে গিয়ে বলেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নসির তু বিশাবাব ও মনে তু বিশুয়ুখ, আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি, বুড়াদের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছি। আলী যুবক, আবু বকর যুবক, ওমর যুবক, সব যুবকরা সাহায্য করেছে, আর আবু লাহাব, উতবা, সাইবা, এমনকি আবু তালেব পর্যন্ত ঈমান আনে নাই। আলীর বাবা, আজকে যাদের বিশ্বাস যে আমাদের খাজা বাবারা পার করে নিবে, এই পীরদের বিশ্বাস সমস্ত পীরদের গোড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আপা জান্নাতি না জাহান্নামি? তো আলী রাদিয়াল্লাহু তাআলা পাপ কেদার করতে পারেন নাই, সমস্ত পীরদের সিলসিলা যাকে মানা হয়। অনেকে লেখে যে চার তরিকার সমস্ত পীরের পীর ও আলী রাদিয়াল্লাহু, আলীকে পীর বানাই ফেলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কি প্রচলিত অর্থে পীর ছিলেন? উনি ছিলেন খলিফাতুল মুসলিমিন। আবার আবু বকর ওমর উসমান বাপ, বইতে লেখা আছে যে সুফিবাদের ভিত্তি হচ্ছে আলীর উপরে, আবু বকর ওমর উসমান নয়। এইভাবে বিদ্বেষ সৃষ্টি করা হয়েছে সাহাবাদের মধ্যে। এই জন্য ভালো করে বুঝবেন, এই সুফিবাদকে তৈরি করা হয়েছে ইসলামের মূলে কুঠারাঘাত করার জন্য, ইসলামের খেলাফত ব্যবস্থা ধ্বংস করার জন্য, খেলাফত ব্যবস্থাকে রাষ্ট্রীয় পর্যায়ে ধ্বংস করে পীর মুরিদির মাধ্যমে ব্যক্তি পর্যায়ে ঢুকিয়ে দেওয়ার জন্য এই সুফিবাদ পীর মুরিদি আবিষ্কার করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আলীর বাবা জাহান্নামি, ইব্রাহিম আলাইহিস সালাম বাবা জাহান্নামি, নূহ আলাইহিস সালামের ছেলে কিরাম জাহান্নামি। মুসলমান পরিষ্কার হয়ে যাও, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোন পীর নয়, কোন নবী নয়, কোন ওলি নয়, কোন বুজুর্গ নয়। যদি তারা হতো তাহলে নবীর চাচা আলীর বাবা জাহান্নামী হতো না, ইব্রাহিমের বাবা জাহান্নামী হতো না, এমনি ভাবে এই নূহ আলাইহিস সালামের সন্তান জাহান্নামী হতো না। বোঝা গেল কোন ব্যক্তি হেদায়েত তার মালিক হতে পারে না। যুবকদের কথা বলছি, যুবকদের দায়িত্ব হচ্ছে এখন আমেরিকার র্যান সংস্থা উৎসাহিত করছে মডারেট মুসলিমদেরকে, তোমরা যুবকদেরকে উৎসাহিত করো যেন তারা ইসলামের কঠোর অনুসরণ থেকে সরে আসে। তোমাদেরকে তৈরি হতে হবে ওদের বিরুদ্ধে কাজ করার জন্য, যুবকদেরকে উৎসাহিত করতে হবে যেন তারা ইসলামের কঠোর ভাবে তারা মেনে চলে। ইসলাম কোনো বৈরাগ্যবাদের ধর্ম নয়, কাজে কঠোর ভাবে মানার অর্থই নয় যে জঙ্গলে চলে যেতে হবে। তিন নম্বর প্রস্তাব, তাদের দৃষ্টিভঙ্গিকে ইসলামী শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করো। র্যান্ড ইনস্টিটিউটের প্রস্তাব হচ্ছে তিন নম্বর প্রস্তাব, মডারেট মুসলিম যারা, এই আলেম যারা, তাদের লেখা বই পুস্তকগুলোকে সিলেবাসের অন্তর্ভুক্ত করো। আমার কাছে একটা সিলেবাস এক ভাই দিয়েছেন, জাতীয় শিক্ষানীতি 2009, এটার মধ্যে যে সিলেবাস তৈরি করা হয়েছে আপনারা জানেন, আলহামদুলিল্লাহ কিছু মাস্টার সাহেবরা এ নিয়ে আন্দোলন করছেন, আমাদের এখানেও কিছু আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আমি দোয়া করি সেই ভাইদের জন্য যারা এটাকে উপলব্ধি করতে পেরেছেন। কারণ এই প্রস্তাবটা গোড়ার থেকে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের, দোষ দিচ্ছি না আমি, এইখানে কিন্তু নাস্তিক মোর্চা ঢুকেছে, কবির চৌধুরী আর ছিল ওই যে শামসুর রহমান, হুমায়ুন আজাদ, এইরকম কিন্তু নাস্তিক মার্কা মুসলমান নামদারি আহমদ শরীফ, এই লোকগুলোর চেহারা এখন রয়ে গেছে। তারা শিক্ষানীতিকে ধর্ম নিরপেক্ষ এবং ইসলামী শিক্ষাকে বাতিল করার জন্য আগেও চক্রান্ত করেছে, এখনো করছে, কারণ এদেরকে র্যান্ডে সাহায্য করা হচ্ছে। এখানে একটা বিষয় আছে, এই শিক্ষানীতির বিরুদ্ধে আমি কোন দলের কথা বলছি না, আপনারা সকলেই এক করিতে মুসলিম, যার যেখান যে ক্ষমতা আছে এই শিক্ষানীতির বিরুদ্ধে সরকারকে বুঝান যে এটা মুসলিমদের ধ্বংস করা হচ্ছে। এখানে একটা বিষয় আছে, ধর্ম শিক্ষার পরিবর্তে এমন একটা বিষয় দেওয়া হয়েছে যে বিষয়টা একটা বলতেই হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, কি কি ধর্ম, চারটা ধর্মের একটা শিক্ষা থাকবে এবং সেই শিক্ষার প্রত্যেকটার উপরে 25 করে মার্ক থাকবে, অর্থাৎ হিন্দু ধর্ম মুসলমানকে পড়তে হবে, খ্রিস্টান ধর্ম পড়তে হবে বাধ্যতামূলক, এইভাবে চারটার 25 করে নাম্বার দিয়ে তারপরে মোট 100 নাম্বার দেওয়া হবে। এইটার একটা অপশন রাখা হয়েছে এখানে, এটা ইন্টারনেটে দেওয়া আছে, আপনার ইন্টারনেট থেকে যে কোনো লোক খুঁজে বের করে ঠিকানা দেওয়া আছে এখানে, এটা আমার কোনো বক্তব্য না, এটা ইন্টারনেট থেকে নেওয়া, সোজা এলাকার জাতীয় শিক্ষানীতি 2009 চূড়ান্ত খসড়া, ওয়েবসাইট ঠিকানা দেওয়া আছে, এখানে দেখে নেবেন তারা কিভাবে এই সিলেবাসটা তৈরি করেছে। হুবহু মিলে যাচ্ছে 3 নম্বর প্রস্তাব, মডারেট মুসলিমদের দৃষ্টিভঙ্গিকে, এই ভাষায় মডারেট মুসলিমের আই যারা ইসলামে বিরোধিতা করে, মডারেট মুসলিম হওয়ার নিয়ম হচ্ছে আল্লাহর নবীকে গালি দাও, আল্লাহ নবীর বিরুদ্ধে বই লেখো। হুমায়ুন আজাদকে সে এত নিরাপত্তা পেয়েছিল কিসের ভিত্তিতে, সে একটা উপন্যাস লিখেছিল পাঁচ চার জমিন সাদবা, এর মধ্যে আল্লাহর নবীকে সে গালি গালাজ করেছে, লাইলাতুল কদর নাম দিয়ে একটা পতিতার, পতিতার নায়িকা, তার নাম যে লাইলাতুল কদর, এরপর সে মদিনাকে উপহাস করেছে, আল্লাহকে উপহাস করেছিল, আল্লাহ তারা চরম ভাবে অপমান করে দুনিয়াকে বিদায় করে দিয়েছেন। যাই হোক, এমনি ভাবে তাসলিমানাসলিমকে এই সব লোকদেরকে এই কারণ উৎসাহিত করা হচ্ছে যারা ইসলামের বিরুদ্ধে বই লেখে, এদের ভাষায় এরা হচ্ছে মডারেট মুসলিম। এরকম ভাবে আলেমদের মধ্যেও যারা খালি দাওয়াত খালি মিলাদ পড়বে আর ইসলামের মৌলিক বিষয়গুলো বলবে না, এই মডারেট মুসলিমদেরকে তোমরা উৎসাহিত করো, তাদের লেখা বই পুস্তক তোমাদের পাঠ্যক্রমে, শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করো। 4 নম্বর প্রস্তাব, ট্রাক ইসলামী এবং যা ইসলামী নয় সেই সমস্ত ইতিহাস এবং সংস্কৃতিকে সংশ্লিষ্ট দেশের প্রচার মাধ্যম ও পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করো এবং সে সম্পর্কে সচেতনতা উৎসাহিত করো। তার মানে হচ্ছে আরব দেশের ইতিহাস বলতে গিয়ে মোহাম্মদ সাল্লাহ ইতিহাস নয়, আরব যুগের ইতিহাস বয়ান করতে গিয়ে জাহিলি যুগে কি ইতিহাস ছিল সেই ইতিহাসগুলো, খানায় খাবার পুরাতন ইতিহাসগুলো বয়ান করো, তাওহীদের ইতিহাস যাতে না আসে, মিশরের ইতিহাস বয়ান করতে গিয়ে মুসলিম খেলাফতের ইতিহাস বয়ান করবে না, ফেরাউনদের ইতিহাস বয়ান করো, ভারতবর্ষের ইতিহাস বয়ান করতে গিয়ে আগের হিন্দুদের ইতিহাস বয়ান করো, হ্যাঁ মুসলিমদের কিছু রেখে দাও যেগুলো দেখলে মুসলিমদেরকে মানুষ ঘৃণা করবে, মাজার রেখে দাও, তাজমহল রাখা আছে না, তাজমহল কোন ইসলামের কোন স্মৃতি, তাজমহল মানে হচ্ছে মুসলিমদেরকে কলঙ্কিত করার জন্য, পচানোর জন্য দেখানো হচ্ছে যে মুসলমান এর নাম একটা স্ত্রীর প্রতি প্রেমের ভালোবাসার পরিচয় দিতে গিয়ে লক্ষ কোটি দিনাতের হাত টাকা পয়সা নষ্ট করে একটা মাজার তৈরি করে অপচয় করেছে, জাতিকে ধ্বংস করেছে, এইটা প্রমাণ করার জন্য মাজারটা রেখে দিয়েছে। এমনি ভাবে আরো যে বিষয়গুলো আছে আমাদের মনে রাখতে হবে, এখানে পরামর্শ দিয়েছে ওই ইসলামের ইতিহাসের আগের ইতিহাসগুলো বয়ান করবে যেন মানুষ ইসলামের ইতিহাস সম্পর্কে ঘৃণিত হয়ে যায়, মিশর ইতিহাস বয়ান করতে গিয়ে আজকে ফেরাউনদের ইতিহাস যেভাবে বয়ান করা হচ্ছে এতে ইসলামের যে কিছু ছিল মিশরে এটা কোন ইতিহাসের মধ্যেই আসবে না, এটাই হচ্ছে ওদের পরামর্শ। এমনি ভাবে তাদের 5 নম্বর প্রস্তাব হচ্ছে সুফিবাদের জনপ্রিয়তাকে এবং গ্রহণযোগ্যতাকে উৎসাহ দান করো। সুফিবাদ তাসাব্বুফ, অর্থাৎ এই তাসাব্বুফের শব্দটা তোমরা ব্যাপক প্রচার করে দাও, কারণ তাসাব্বুফের শব্দ যে একবার নিবে সেই ব্যক্তি আর কখনো জেহাদের কথা বলবে না, সে ব্যক্তি জেহাদ মানে নফসের জেহাদ, সে ব্যক্তি জিকির আজগার করবে, জঙ্গলে থাকতে বলবে, নাহলে বৈরাগী হতে বলবে, পাগল হতে বলবে, মদ খেতে বলবে, গাঁজা খেতে বলবে। এছাড়া কাফিরদের বিভিন্ন ভাগ আছে, কেউ আছে এমনি জিকির আজকে নামাজ পড়ে নিরিবিলি থাকো, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, বৈরাগ্যবাদ। কেউ আছে না নামাজ ওদা করাই দরকার নাই, কেউ আছে নামাজ করা দরকার নাই, মাজারে পড়ে থাকো, এরপরে কেউ আছে গাঁজা খাও, এইভাবে হাজার রকমের বিভিন্ন ই দিয়ে তাদেরকে তৈরি করো। এইখানে একটা পত্রিকা আমার কাছে, এই মাজার ব্যবসা কত সুন্দর ব্যবসা, এখানে দেখেন আপনার ছবি দেওয়া আছে, একটা লাল গোলাকার একটা ছবি আছে, এখানে লেখা আছে মির্জাগঞ্জ মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেবের দান বাক্স। এটা বাংলাদেশের এমন কোন এলাকা পাবেন না যেখানে দান বাক্স নেই, এইখানে বিস্তারিত লিখেছে। এইখানে এক একজনের এক একটা এলাকা ভাগ করা আছে, কারো 200 তার 300, এইগুলো নিয়ন্ত্রণ করে এরা, ওখানে কিছু মাসিক চাঁদা দেয়, বাকিটা নিজেরা খেয়ে ফেলে, এখানে বিস্তারিত প্রতিবেদন লিখেছে এখানে। এরপরে এইভাবে মাজার উপর লিখেছে রাজধানীতে রমরমা দান বাক্স বাণিজ্য, রমরমা দান বাক্স বাণিজ্য, দান বাক্স মাজারের নামে চলছে। এটি আজ গত শুক্রবারের পত্রিকা যুগান্তর, এক ভাই এটা আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ জাযা খায় দান করুন, কারণ এগুলো প্রমাণ। মির্জাগঞ্জ কোথায় কেউ জানে? মির্জাগঞ্জ আমাদের দেশে বরগুনাতে, পটুয়াখালী, পটুয়াখালী বরগুনার মাঝামাঝি একটা থানা হচ্ছে মির্জাগঞ্জ, সেইখানে একটা পীর ছিল, সেই পীরের মাজারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আমার মনে হয় কয়েক লক্ষ দান বাক্স আছে, এবং এটার জন্য আলাদা কারখানা আছে। এই টাকাগুলো কোথায় যায়, কে খায়, কোনো খবর আছে? পুলিশকে জিজ্ঞেস করে, পুলিশ বলছে যেগুলো আমরা জানি না, এগুলো অবৈধ, কিন্তু পুলিশ ভক্তের সামনে দান বাক্স লাগানো আছে, জান্নাত গুলিস্তানে আমি দেখেছি পুলিশ ভক্তের সামনে দান বাক্স লাগানো আছে। এইভাবে মোহাম্মদপুরে তার সুপার মার্কেট আমি দেখিনি, ওখানে প্রায় 20টা গুণ থেমে পাশাপাশি, কারণ এগুলো যত লাগায় তত পয়সা পড়ে বেশি। এইভাবে পীর সুফি এরকম ভাবে সুফি সম্রাট আশেক রাসুল মাজার খাজা বাবা গাজা বাবা লেংটা বাবা মুশকিল কুসা হাজত রাওয়া কত নাম আছে না, গৌসুল আজম কুতুব আক্তাব নকিব নোকাবা নজিব নুজাবা মুশকিল কুসা জুলফে দারাজ গেসু দারাজ, এরকম ভাবে হাজার নাম দেওয়া আছে, খাজা নামাজ বান্দা নামাজ গরিব নামাজ জুলফে দারাজ গেসু দারাজ কত নাম, এগুলোর স্তর এক একটা, মুশকিল কুসা সব মুশকিল আসান করে দেয়, হাজত রাওয়া সব কিছু আসান হাজত পূরণ করে দেয়। এই সমস্ত সুবিবাদ উৎসাহিত করো, সেই জন্য আমরা দেখছি হাজার হাজার তরিকা ব্যাঙ্গের ছাতার মতো তৈরি হচ্ছে, এমনকি ইসলামিক ফাউন্ডেশন থেকে এখন হিসাব নেওয়া হচ্ছে কতটা মাজার বাংলাদেশে আছে, সবগুলো উন্নত করা সংস্কার করা, এই সব দায় দায়িত্ব কিভাবে বন্টন করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। বোঝা গেল র্যান্ডের প্রস্তাব খুব সুন্দর করেই বাস্তবায়ন হচ্ছে। এরপরে তারা লিখেছে একদিকে র্যান্ড মুসলিমদের সাহায্য করো, অপরদিকে মৌলবাদীদের সর্বনাশ করো, ক্ষতি করো। মৌলবাদীদের ক্ষতি কেমনে করবে সেজন্য কিছু প্রস্তাব করেছে, সেই প্রস্তাবগুলোর এক নম্বর প্রস্তাব হচ্ছে তাদের সাথে অবৈধ দল এবং কর্মকাণ্ডের সম্পর্ক প্রকাশ করো। যেই হত্যাটা বলবে, যে কোরআন সুন্নাহর কথা বলবে, এই সমস্ত ভণ্ডায় মেবিন্দু কথা বলবে, তাকে তোমরা বলে দাও যে তা অমুক তমুক দলের সাথে যোগাযোগ আছে, অমুকে আমার কাছে আপনার কতগুলো হরকতুল জিহাদ জেএমবি তারপরে কি আল কায়দা এটা লাগাই যাও। আমি শুনেছি অনেক জায়গায় ঘটেছে, আমি পাহাড়ি অঞ্চলে গিয়েছি, সেই গারো পাহাড়ের অঞ্চলে দুইজন আলেম তারা নিজেরা কোনো বেতন না নিয়ে এলাকার ছেলেদেরকে মক্তব মাদ্রাসা করে পড়াচ্ছে, ছেলেরা জায়গায় থাকে, ওই দুইজন শিক্ষক আল্লাহর রাস্তে পড়ায়, সেই দুইজন শিক্ষক যেহেতু খ্রিস্টানদের সাহায্য নেয় না, ওলাকে সমস্ত খ্রিস্টানদের সাহায্য করে, কারণ সেখানে তাদের দুর্গ আছে, এই অপরাধে তাদের নামে দিল ওরা জেএমবি, পুলিশ ধরে নিয়ে গেল, এক মাস পর্যন্ত জেল খাটলো, তারপরে পুলিশ কোনো প্রমাণ না পেয়ে গ্রামবাসী তন্ন তন্ন করে জিজ্ঞেস করে, যখন কোনো প্রমাণ পায় না তখন তাদেরকে আবার ছেড়ে দিল। কি অপরাধ ছিল এই দুইটা লোকের, পরিষ্কার বোঝা যাচ্ছে র্যান্ড যে প্রস্তাব করেছে, আমি দেখেছি আমার সঙ্গে জেএমবির সঙ্গে কোনো কাজ সাহায্য করতে পারবে, আমি মসজিদে ইমাম, আমার চাল চলন আমার বক্তব্য সব কিছু হবে, আমার ঘরে গেলে আপনি কিছু কিতাব ছাড়া কোনো সামান্য কোনো মাল আছে আমার কথায়, কোনো আমার বাজার ভালো কোনো খাট নাই, ভালো সোফা নাই, সোফা একজন আল্লাহ রাখতে দিয়ে গেছে, কয়েকটা চূড়ান্ত বাজার আছে ওটা কিনা না, আল্লাহ রাখতে দেওয়া ফ্রিজ নাই। এরপরেও তালাশ করে মাঝে মধ্যে এসে এই লোকটার কার সাথে কালেকশন আছে, এমনকি দুঃখের সাথে বলতে হয় আমি এই মসজিদের ম্যাচটা ভাড়া চেয়েছিলাম একটা মাদ্রাসা করার জন্য, এই মসজিদের কিছু লোকেরা আমাকে ম্যাচটা কোনো ভাড়া দেয় না ভয়ে, তারা আজকে দুঃখের সাথে বললাম আমি কেন, আমি কি করি, আমি কোরআন হাদিসের কথা বলি স্পষ্ট বলি, কিন্তু আজকে দুঃখের সঙ্গে যা প্রকাশ করতে হয়েছে মসজিদে ম্যাচ ভাড়া দেওয়া হবে, আমি ভাড়া দিব, তারপর আমাকে ভাড়া দিবে না, কি জন্য? আল্লাহ ভালো জানেন কি জন্য দেবে না, কেন, এখানে কি হবে। সেজন্য বলছি তাদের সাথে অবৈধ দল এবং কর্মকাণ্ডের সম্পর্ক প্রকাশ করে, এটা তাদের নিয়ম। এটা যে হোক কথা বলবে লাগাই দাও, অমুকের সঙ্গে যোগাযোগ আছে, প্রমাণ করতে পারবে কেউ? আমি মাদ্রাসায় পড়াই, আমি মসজিদে ইমামতি করি, সারা দিন রাত লেখার উপরে থাকি, পড়া উপরে থাকি, কোথায় কি করতে পারবে? আমি যা বলি হক কথা বলি, কোরআন হাদিসে দলিল দিয়ে বলি, এর বাইরে আমার কোন সম্পর্ক নেই, কোনো কাজ নেই, দাওয়াতের কাজ করি আমি। তিন নম্বর, দুই নম্বর প্রস্তাব তাদের আলেমদের সম্পর্কে, এরা শুধু আলেমদের জন্য প্রস্তাব করেছে, এইগুলো তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিণতিগুলো প্রচার করো। মৌলবাদীরা যে ধ্বংসাত্মক কাজ করে এগুলো প্রচার করো, ধ্বংসাত্মক কাজ করে যে ভাষায় আফগানিস্তানে, ফিলিস্তিনে, ইরাকে যারা এগুলো নেতৃত্ব দিচ্ছে, ওরা জুলুম করবে, তার প্রতিবাদ করবে, ওরা নাবালক শিশুদেরকে গুলি করে হত্যা করছে, ওরা শিশুদেরকে, আমি দেখেছি ইন্টারনেটে এগুলো সব প্রকাশ করা, তারপর দেখে নেবেন ইন্টারনেট আমরা তৈরি করে নাই, কুফাররাই তৈরি করেছে, ওইখানে দেখেন কিভাবে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, মুসলমানদের উল্লঙ্ঘন করা হচ্ছে, এরপরে শিশুদেরকে কিভাবে নির্মম হত্যা করা হচ্ছে। এই পরেও যদি কোনো ব্যক্তি প্রতিবাদ করে সে হয় মৌলবাদী। এদের ধ্বংসাত্মক পরিণতিগুলো প্রচার করো। এরপরে লিখেছে শারিল বাংলা, লিখেছে আল্লাহর রাস্তায় মুজাহিদদের অনিচ্ছাকৃত দুর্ঘটনাগুলোকে আমাদের হিসাবে নেওয়া উচিত এবং তা প্রচার করা। অনিচ্ছাকৃত ভুলগুলো হয়ে যায়, এগুলো হিসাবে নাও, প্রচার করো এবং তা নিয়ে বিশাল হুলস্থুল বাঁধিয়ে দাও। আর যখন যুক্তরাষ্ট্রের সৈন্যদের বোমাগুলো আবাসিক এলাকায় পড়ে এবং মহিলা শিশু বৃদ্ধ সবাইকে হত্যা করে, তখন তা এড়িয়ে যাও, এ সম্বন্ধে কোনো কথা বলো না এবং এগুলো ভুলে যাও। যদি তা বিশ্ববাসীর কাছে প্রকাশ হয়ে যায়, তাহলে অজুহাত খুঁজে বের করো, এটা এই কারণে হয়েছে, এখানে এই ছিল, এখানে জঙ্গিবাদ ছিল, একটা বলে দাও, অজুহাত খুঁজে বের করো, এত প্রকাশ করো না। যদি প্রকাশ হয়ে যায় তাহলে এগুলো একটা অজুহাত প্রকাশ করে এটা বুঝিয়ে দাও মানুষদেরকে, যেটা অনিচ্ছাকৃত হয়েছে, এইভাবে তারা প্রমাণ প্রকাশ করেছে। তিন নম্বর প্রস্তাব, মৌলবাদী, চরমপন্থী ও সন্ত্রাসীদের ধ্বংসাত্মক কাজের জন্য তাদের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা থেকে বিরত থাকো। এখানে লিখেছে যে তোমরা আগে ভুল করেছো, সালাহউদ্দিন আইয়ুবীর প্রশংসা করেছো, সে বন্দীদের সাথে ভালো আচরণ করেছে, তার নীতির প্রশংসা করেছো, এই প্রশংসা করে তোমরা মুসলমানদেরকে উৎসাহিত করেছো। খবরদার, মুহাম্মদ বিন কাসেম ভারত বিজয় করে তারপরে সে হিন্দুদেরকে আশ্রয় দিয়েছে, তার উপর অন্যায় করে নাই, ধর্ষণ করে নাই, এই সমস্ত কথা আর বলবা না। কারণ এতে লোকদেরকে ইসলাম গ্রহণ করার জন্য উৎসাহিত করা হয়, মুসলমানদের কোন প্রশংসা, তাদের বীরত্ব, খালিদ বিন ওয়ালিদ, মুহাম্মদ বিন কাসেম, সালাহউদ্দিন আইয়ুবী, এই সব লোকদের প্রশংসা করা থেকে বিরত থাকো, এগুলো ভুলে যাও, মুসলমানদের কোন প্রশংসা করবা না ভুলেও। এরপরে লিখেছে চার নম্বর, তাদেরকে মানসিকভাবে বিশৃঙ্খল এবং কাপুরুষ ব্যক্তি হিসেবে চিহ্নিত করো, খলনায়ক হিসেবে নয়, এদেরকে তোমরা কাপুরুষ হিসেবে প্রমাণিত করো। পাঁচ নম্বর, মৌলবাদী ও জঙ্গিবাদী গ্রুপগুলোর দুর্নীতি, বিশ্বাসঘাতকতা এবং পাপাচারের ব্যাপারে অনুসন্ধান করার জন্য সাংবাদিকদেরকে উৎসাহিত করো। এদের কোন জায়গায় দুর্নীতি আছে, কোন জায়গায় পিছনে কি দোষ আছে, এইগুলো ব্যাপারে খোঁজাখুঁজির জন্য লাগাই দাও এবং সব জায়গায় প্রচার করো, যাতে মৌলবাদীরা সমাজে কোন ঠাসা হয়ে যায়, এদেরকে লোকেরা ঘৃণা করে, আলেমদেরকে ঘৃণা করে, ওদের থেকে বিচ্ছিন্ন করে দাও। ছয় নম্বর, এবার এখানে দেখা দিতে মধ্যে আরেকটা আছে, লেখছে তুমি যদি দেখো রাস্তার কোন এক পাশে মোল্লা ওমর এই কাজটি করছে, তাহলে রাস্তার অপর পাশে মোল্লা বেরাদলিকে বসিয়ে দাও তার বিরোধিতা করার জন্য। একজন আলেম যদি দেখো মোল্লা ওমরের পক্ষে বলছে, রাস্তার আরেক পাশে আরেকজন মডারেট মুসলিম তৈরি করে দাও মোল্লা ওমর বিরোধিতা করার জন্য, এইভাবে ওদের দিয়ে ওদেরকে শেষ করে দাও। এই জন্য এটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বহু আলেম যারা আফগানিস্তান, ফিলিস্তিন, ইরাকে যারা জেহাদ করছে তাদের বিরুদ্ধে আমাদের দেশে বলার মতো অনেক আলেম ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। ছয় নম্বর, মৌলবাদীদের মধ্যে বিভেদ বিভাজনকে উৎসাহিত করে, এদের মধ্যে বিবাদ বিভাজন সৃষ্টি করে দাও, দলাদলি সৃষ্টি করে দাও, অনেক দল, অনেক তরিকা, অনেক মতবাদ তৈরি করে দাও, তাহলে দেখবে এই মুসলিমরা দুর্বল হয়ে যাবে, তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। এই প্রস্তাব করেছে সেই আমেরিকার ইহুদি সংস্থা র্যান্ড ইনস্টিটিউট, যারা শুধুমাত্র মুসলিমদের ধ্বংস করার জন্য, মুসলিমদের ক্ষতি করার এই কাজগুলো করছে। আমরা কোরআন হাদিস থেকে তালাশ করে দেখব এই প্রস্তাবগুলো, পুরাতন প্রস্তাব, সূরায়ে আনআম 122, 12 এবং 4 নম্বরে বলা হয়েছে, كَذَلِكَ جَعَلْنَا فِي لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا وَلَوْ شَاءَ رَبُّكَ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ এখানে পরিষ্কার বলা আছে যে এই শয়তান গুলো কাজ হচ্ছে আমি প্রত্যেক নবীর কিছু শত্রু তৈরি করে দিয়েছিলাম মানুষ এবং জিন শয়তানদের থেকে। শয়তান জিন হতে পারে, মানুষ হতে পারে। যেই মানুষগুলো হকের বিরোধিতা করে, রাস্তায় বসে বসে, দোকানে বসে বসে হকের বিরুদ্ধে কথা বলে, একবার বুড়ো আছে এলাকায় কিছু বুড়া, এই বুড়ারা ওই যে বললাম র্যামদেরকে আজকে দোষ তালাশ করো, আমার পিছনে পিছনে কি দোষ আছে, দোষ খুঁজে পাইবে কি আর। তো দোষ খুঁজে পায় কোন সময় কি বলি, কোন জায়গাটা ভুল হয়ে গেল, মুখের স্লিপ কেটে গেল, এইগুলো পর্যন্ত রাস্তায় দোকানে বসে বসে যুবকদেরকে উৎসাহিত করে, ওই যে যুবকদেরকে উৎসাহিত করে বিরুদ্ধে লাগাও, এই কাজগুলো করে। আমি সেদিন আর পুরাকে মন্ত্রীকে বহিষ্কার করেছি, কারণ কারণ যারা ছিল তারা জানে এই বুড়া এখানে এসেছে। আমার এইখানে মন্ত্রী একদিন ক্যামেরা করেছে, আমি এটা নিয়ে না করে দিয়েছি যে ক্যামেরা করো তোমরা, কারণ এগুলো বিশ্ব চাহিদা আছে, সেজন্যই তারা করেছিল ইসলাম প্রচারের জন্য। তারপর বলতে করো না, এটা মক্কা শরীফের প্রত্যেক অর্থে নামাজ প্রচার করা হয়, ক্যামেরা বন্দি করা হয়, ফিল্ম করা হয়, এগুলো ছবি তোলা একমাত্র না, এগুলো ভিন্ন মাত্রা, আমি সেদিকে যাচ্ছি না, তারপরে আমি যে অনুমতি দেই নাই। এই যে বাড়াবাড়ি শুরু করেছে, যাই হোক, এই যে কাজগুলো র্যান্ডের শেখানো কাজ, এইগুলো বাড়াবাড়ি করো, প্রচার করো। এরপরে আছে আল্লাহ তাআলা বলছেন, ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলি ওয়া যুরা, মিথ্যা ধোকা এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই লোকগুলোর কাজের বিরোধিতা করা। সূরা নামের 112 এবং 4 নম্বর আয়াত দেখবেন। এরপরে মুমিনদের সাথে উপহাস করা, এটাও তাদের আরেকটা পুরাতন অভ্যাস। কোরআন বলছে, যুয়িনাল লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল লাযিনা আমানু, সূরা বাকারা 212 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুমিনদের সাথে উপহাস করা, মজাক করা তাদের আরেকটা কাজ। এটা পুরাতন কাফেরদের অভ্যাস, বর্তমানদের সাথে মিশে যাচ্ছেন তা দেখাচ্ছি। এরপরে মুমিনদের উপরে অবরোধ দাও, আর্থিক সমস্যা ফেলে দাও, যেমন আপনারা দেখেছেন ইরাকে হামলা করার পূর্বে কয়েক বছর পর্যন্ত অবরোধ দিয়ে শিশুদেরকে হত্যা করা হয়েছে, নারীদেরকে হত্যা করা হয়েছে, ঔষধে অবরোধ দেওয়া হয়েছে, আফগানিস্তানে তাই করা হয়েছে, এটাও পুরাতন লোকদের আব্বাস। কোরআন বলছে সুরায় মুনাফিকুনের 7 নম্বর আয়াত, অমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু, তারা ওই লোকেরা যারা বলে আল্লাহর রাসূলের কাছে যারা তোদের উপরে খরচ করো না, ব্যয় করো না, পয়সা দিও না, হাত্তা ইয়ানফাদু, যতক্ষণে তারা ফিরে না আসে, ধর্ম ত্যাগ করে আবার তোমাদের দলে মিশে যাবে, এর আগ পর্যন্ত অবরোধ দিয়ে রাখো। বোঝা গেল অবরোধ দেওয়া এটাও পুরাতন অভ্যাস, নতুন কোন অভ্যাস নয়। এমনি ভাবে মুমিনদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, শত্রুতা সৃষ্টি করে দেওয়া, যেটা র্যাঙ্ক প্রস্তাব করেছে কোরআন, সে কথা আগেই তুলে ধরেছে। সূরা আল ইমরানের 118 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দূনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম, তোমাদের বিপদ, তোমাদের শত্রু হোক, এটা তোমাদের কষ্ট হোক, এটাই তারা চায়। কোরআনের সূরা তওবার 47 আমাদের বলা হয়েছে, লাও খারাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খাবালা ওয়ালা আওদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা, তারা তোমাদের সঙ্গে গেলেও তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করবে, গন্ডগোল লাগাবে, বিভক্তির সৃষ্টি করবে, এই কাজটা তারা করবে। বোঝা গেল আগের যুগের কুফফারদের যে পরিকল্পনা, বর্তমান কুফফারদের পরিকল্পনা মিশে যাচ্ছে। এরপরে মুমিনদের মধ্যে বিভক্তির সৃষ্টি করে দেওয়া, সেটা আলোচনা হলো। এরপরে মুমিনদেরকে ভয় দেখানো, তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য কোরআন বলছে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, সূরা ইব্রাহিমের 4 নম্বরে বলা হয়েছে। কাফেররা বলতো রসুলদেরকে, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিব, তোমাদেরকে জেলে আটকে দেব, তোমাদেরকে বন্দি করব, হত্যা করব, আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমাদের ধর্মে ফিরে আসো, এই পরিকল্পনা তাদের আগেও ছিল। এমনি ভাবে সূরায়ে আনআমের 34 নম্বরে বলা হয়েছে, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কাযযাবু ওয়া উযু, তাদেরকে নানা ভাবে কষ্ট দেওয়া হতো, এরকম ভাবে মুসলমানদের সাথে যুদ্ধ করো, তাদেরকে হত্যা করো। কোরআনে বলা হয়েছে, কুতিলা আসহাবুল উখদুদ আন-নার যাতিল উকুদ ইযহুম আলাইহা কুউদুহুম আলা মা ইয়াফালুনা বিল মুমিনিন শুহুদ। বুঝা গেল আমি আজকে যারা প্রমাণ করতে পেরেছি, আগের যুগে যুগে যুগে নবীদের সঙ্গে মুসলিমদের সঙ্গে হক এবং বাতিলের যেভাবে লড়া হয়েছিল এখনো সেভাবেই চলছে। এজন্য যুবকদের ভয় পেলে চলবে না। আমি বলে থাকি, হক এবং বাতিলের লড়াই সেই আদম থেকে শুরু হয়েছে, হক প্রকাশ পেয়েছে আদমের সুরাতে, বাতিল প্রকাশ পেয়েছে ইবলিসের সুরাতে, হক প্রকাশ পেয়েছে হাবিলের সুরাতে, বাতিল প্রকাশ পেয়েছে কাবিলের সুরাতে। হক এসেছিল নূহ আলাইহিস সালামের সূরাতে বাতিল এসেছিল, কেনানের সূরাতে হক এসেছিল, মূসা আলাইহিস সূরাতে বাতিল এসেছিল, ফেরাউনের সূরাতে হক এসেছিল, ঈসা আলাইহিস সূরাতে বাতিল এসেছিল, ওই সময়কার কথা ফাতির সূরাতে হক এসেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বাতিল এসেছিল, বাতিল এসেছিল আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা, এই সমস্ত বাতিলের সূরাতে যুগে যুগে হক এবং বাতিলের লড়াই চলেছে, কিয়ামত পর্যন্ত বারো থাকবে, মুসলিম যুবকদের ভয়ে ফেলে চলবে না, কোন দিয়ে বাদ মুখালিফ পেরা গাবরা ওয়াকাব ইয়ে তো চলতি হই তো যে উচাউরানে কে লিয়ে হে মর্দে মুমিন, যুবকেরা তোমরা ভয় পেলে চলবে না, বাতিলের শক্তি থেকে ভয় পেলে চলবে না, এটা চলছে মুসলমান ভয় পায় না, ইয়ে তো চলতি হয় তো যে উচাউরানে কে নিয়ে, এটা তোমাকে আরো উঠতে নেওয়ার জন্য বাতাস চলছে। কাজে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তোমরা যেভাবে র্যান্ডের প্রোগ্রাম হচ্ছে যুবকদেরকে বিভ্রান্ত করা, ঠিক তোমরা তোমাদের পরিকল্পনা নাও, যেখানে থাকো রাস্তায় অফিসে স্কুলে কলেজে সব জায়গায় তাওহীদের বাণী ছড়িয়ে দাও, এবং এখনই খ্রিস্টানদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মুসলিম জাতিকে সাবধান করে তাদের মোকাবেলার জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করার জন্য তৈরি করে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।